জাহান্নামের অন্ধকারে যখন মানুষ থাকবে, তখন যদি মানুষ কোরআনকে ওই অন্ধ মানুষের রশি ধরার মতো ধরতে পারে, তাহলে সে তার আবার ওই কোরআনের অতিরায় সে তার গন্তব্য জান্নাতে পৌঁছে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে কোরআনের সংস্পর্শে এসে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছে, এজন্য শুকরিয়া আদায় করে বলে নি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, যে আয়াত সম্পর্কে গত দুই মজলিসে কিছু কিছু আলোচনা হয়েছে। আয়াতের আলোচ্য বিষয় ছিল তিনটা। এক নম্বর ছিল আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে, শিরক না করতে বলা হয়েছে। দ্বিতীয় নম্বর ছিল বাপ মার সাথে সদাচরণ করতে বলা হয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় অংশের আলোচনা শেষ হয়েছিল যে বাপ মার সাথে সদাচরণ করার অর্থ কি। সার কথা ছিল যে জীবিত অবস্থায় সাতটা, মারা যাওয়ার পরে সাতটা। এই সাতটা সাতটা চোদ্দটা যদি কোনো হক কোনো বান্দা কোনো সন্তান আদায় করে, তাহলে বুঝতে হবে যে সে তার বাপ মার হক আদায় করেছে। চোদ্দটার ক্ষেত্রে সাতটা আদায় করেছে, বাকি সাতটা করি নাই। দশটা আদায় করেছে, চারটা আদায় করি নাই, তাহলে সে তার বাপ মার হক আদায় করতে পারি নাই। তিন নম্বর হলো অবিদুল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে নিকটতম আত্মীয়দের সাথে, এতিমদের সাথে, মিসকিনদের সাথে এবং আত্মীয় প্রতিবেশীর সাথে, সহকর্মীর সাথে এবং রাস্তার পথিকের সাথে, দাসদাসীদের সাথে ভালো আচরণ করতে বলা হলো। শেষে আল্লাহ তাআলা বলে দিলেন যে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাতুরা, যে অহংকারী, যে গর্বিত, যে ব্যক্তি নিজেকে গর্বের ধোকায় পড়ে গোনাহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিদেরকে ভালোবাসেন না। কারণ কি? এই আয়াতের শেষে কেন এটা বললেন? এর আগে তাফসীরের বিভিন্ন সময় বলা হয়েছিল যে আয়াতের যে কারণ, সে আয়াতের সাথে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা হুকুম দেন, বাপ মার সাথে সদাচরণ করতে আচরণ করতে পারে না, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে পারে না, এতিমের সাথে নম্র ব্যবহার করতে পারে না, গরিবের সাথে ভালো আচরণ করতে পারে না। অনেকগুলো কারণের সহজ কারণ হলো নিজের গর্ব অহংকার। এই গর্বের কারণে সে তার নিজ অধীনস্থ নিম্নমানের কারোর সাথে ভালো আচরণ করতে পারে না। আল্লাহ তাআলা সেই কারণ বলে দিলেন যে অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, যে নিজেকে, যে নিজে নিজে গর্বিত তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। উপরের আয়াতের উপর আমল না করার যে কারণটা, সেই কারণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন না। আজকের দ্বিতীয় অংশের আলোচনা শুরু হবে অবিদিন করবা, নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় দুই ভাবে হয়, বংশীয় ভাবে হয়, বৈবাহিক সূত্রে হয়। এই হল নিকটতম আত্মীয়ের সূত্রধারা। নিকটতম আত্মীয়ের যে দুইটা সূত্রধারা, সেই দুইটা সূত্রধারার মধ্যে বংশীয় সূত্রধারার মান অনেক বেশি। বংশীয় সূত্রধারার মান সবচেয়ে বেশি। দ্বিতীয় পর্যায়ে হলো বৈবাহিক সূত্র। এরপরে বলতেছেন ওয়াল ইয়াতামা, যে তার পাশে থাকে সবসময় সহকর্মী, সহযাত্রী, যে ব্যক্তি সফরের সময় নিজের সাথে থাকে, সফর সঙ্গী, ইত্যাদি রাস্তা মুসাফির, পথিক, অপরিচিত ব্যক্তি। এক কথায় আত্মীয় স্বজন মানে বাকি যত শ্রেণীর মানুষ আছে, সব শ্রেণীর মানুষ এই শব্দগুলোর মধ্যে চলে আসবে। এক একটা করে আলোচনা আসতে সুন্দর হবে। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের ভিতরে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের কথা বললেন, স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের কথা বলার পরে তারপরে বললেন এতিমের কথা, তারপরে বললেন মিসকিনের কথা, তারপরে বললেন ওই আত্মীয় যে আত্মীয় তোমার প্রতিবেশী। আত্মীয় একটা হলো দূরে থাকে, আর এক প্রকার আত্মীয় হলো না আমার পাশে থাকে। হাদিস শরীফ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার প্রতিবেশী তিন প্রকার, তোমার প্রতিবেশী তিন প্রকার। এক প্রকারের প্রতিবেশী হলো তার হক একটা মাত্র, আর এক প্রকারের প্রতিবেশী হলো তার হক দুইটা, আর এক প্রকারের প্রতিবেশী হলো তার হক তিনটা। এই তিন শ্রেণীর প্রতিবেশী আছে তোমার। এক নম্বর প্রতিবেশী যে, যার হক একটা মাত্র, সে কে? সে হলো অমুসলিম, বিধর্মী, কিন্তু সে তোমার প্রতিবেশী, অমুসলিম কিন্তু সে তোমার পাশে আছে, তার একটা হক আছে প্রতিবেশী হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আল্লাহ রাসূল মেহমানদারি করিয়েছেন, ইহুদিকে মেহমানদারি করে ইহুদি আল্লাহ রাসূলের বাসার খানা খুব বেশি খেয়ে বেশি খাওয়ার কারণে রাত্রে বিছানা না পাক করে ভোরবেলা উঠে এই ভয়ে লজ্জায় তাড়াতাড়ি অন্ধকার থাকতেই আল্লাহ রাসূলের দরবার থেকে চলে গেল। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুন বলেন যে তার তরবারিটা রেখে গেছে। তখনকার যুগে আরব দেশে তরবারি ছাড়া ফাঁকা জায়গায় কেউ সফর করতে পারত না। তখন কিছুদূর যাওয়ার পর যখন মনে হয়েছে যে আমার তরবারি তো রেখে আসছি, তরবারি ছাড়া তো সামনে যাওয়া সম্ভব না, তরবারি নেওয়ার জন্য ফিরে আসবে, আস্তে আস্তে সকাল হয়ে গেল, এসে দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই নাপাক ধুচ্ছে, আর এ কথা বলতেছে, হাই এই লোকটার রাত্রে কতই না কষ্ট হয়েছে। এ কথা দেখে ওই ব্যক্তি দূরের থেকে ভয়ে ভয়ে আসছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণ দেখেছে মুক্ত হয়ে, মুক্ত হওয়ার তারা এই সুন্দর আচরণের তারা কি হয়েছে, সাথে সাথে আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী যে একদিনের জন্য আল্লাহ রাসূলের কাছে মেহমান হয়েছে তার সাথে আল্লাহ রাসূল এই আচরণ। এক নম্বর প্রতিবেশীর কথা বললাম, মাঝখানে একটা কথা বলে, সে কথা হলো আমাদের সমাজের এক শ্রেণী মানুষ আমরা কোরআন হাদিসকে বানাইছি শুধু ইবাদতের জন্য, কোরআন হাদিস এটা ইবাদতের, শুধু কোরআন হাদিসে শুধু বলবে সুবহানাল্লাহ কইতে হবে, আলহামদুলিল্লাহ কইতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, ইশরাক করতে হবে, এইগুলোই করবে, বাকি কিছু কোরআন হাদিসে, কিন্তু আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের কথা শুধু একটা বাক্যে বললেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহ ইবাদত করো, বাকি সব কিন্তু মানুষের আচার ব্যবহার লেনদেন সামাজিক আত্মীয় স্বজন সব কিছুর হক রক্ষা করার জন্য বললেন, ওটাও কোরআনের আদেশ, এটাও কোরআনের আদেশ। দুই নম্বর প্রতিবেশী যার হক দুইটা, দুই নম্বর প্রতিবেশী যার হক দুইটা, সে হলো ওই প্রতিবেশী যে তোমার প্রতিবেশী এবং মুসলমান। সে প্রতিবেশী হওয়ার কারণে একটা অধিকার একটা হক, দুই নম্বর হলো যে মুসলমান হওয়ার কারণে আর একটা হক, তার দুইটা হক রয়েছে। তিন নম্বর প্রতিবেশী যে তোমার প্রতিবেশী এবং মুসলমান এবং তোমার আত্মীয়, আত্মীয় যদি কোনো ব্যক্তি প্রতিবেশী হয় তাহলে সে শুধু প্রতিবেশীর হক রাখে না, সে আত্মীয়র হকও রাখে, প্রতিবেশীর হকও রাখে এবং মুসলমানের হকও রাখে। আমাদের সমাজে আমরা আত্মীয়ের সাথে আচরণ করি, কোন আত্মীয়ের সাথে আচরণ করি ভালো, যে আমার সাথে ভালো ব্যবহার করে, সব ভাইয়ের সাথে সব বোনের সাথে এই ভাইয়ের মিল নাই, যে টাকাওয়ালা ভাইয়ের সাথে মিল নাই, ওই ভাইয়ের সাথে মিল যে তার সাথে ভালো আচরণ করে, এটা আত্মীয়তার হক না, এটা আমি তার ভালো আচরণের বিনিময় দিলাম, সে আমার সাথে ভালো আচরণ করেছে আমি তার সাথে ভালো আচরণ করলাম, এটা আত্মীয়তার হক রক্ষা করি নাই। ফিলমান পাতা আঁকা ওয়াল বোহান বলা মাতা হাদিসের শব্দ, ফিলমান পাতা আঁকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক জোড়াই নাও, ওয়াফু আম্মান জালামাকা যে তোমার উপর জুলুম করেছে তার তুমি মাফ করে দাও, ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তুমি তার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এগুলো করে মানুষ অনেকগুলো কারণে। একটা কারণ হলো মানুষ রেগে গেলে স্বাভাবিক থাকতে পারে না, রাগ হয়ে গেলে দুনিয়ার কোনো কারণে কোনো আচরণের কারণে মানুষ রাগ হয়ে গেলে সে মানুষের হক আদায় করার ব্যাপারে স্বাভাবিক থাকতে পারে না। অর্থাৎ ইমানদার রাগ হবে ঠিক আছে, কিন্তু রাগের ক্রিয়া হিসেবে সে কোনো গুনাহ করতে পারবে না। যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, ইহুদির বড় আলেম ছিল যায়েদ ইবনে সানা, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে আছে কোরআন, যে ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়স্তরের যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রসুলের সমস্ত নবীর নবুয়ত হওয়ার নবী হওয়ার দলিল আমি পেয়েছি, দুইটা আমার শুধু বাকি ছিল। সে দুইটা কি? এক নম্বর হলো উনি রেগে গেলেও উনি কোনো দুর্ব্যবহার করবেন না, রেগে গেলেও উনি কোনো অসৎ আচরণ করবেন না, রেগে গেলেও উনি কারোর উপর কোনো জুলুম করবেন না, উনি ওনার রাগের কারণে স্বাভাবিক থাকবেন, বেস্বাভাবিক অহিংসাটি কোনো করবেন না। এটা নবী হবার দলিল। এটা যদি না হইতো নবীদের, নবীদের দোয়া তো আল্লাহ তাআলা সরাসরি কবুল করতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত কবুল করে নাই, আল্লাহ থেকে দোয়া এনে করে করে সব উম্মতকে কি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তায়েফে যাওয়ার পরে যখন উম্মত রক্তাক্ত করে দিলেন, তাফসীরে আছে এমন যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূল যখন তায়েফ থেকে ফিরে আসতেছিলেন দুই পাশে যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যে ডান পাশের ছেলেরা আল্লাহ রাসূলের গায়ে পাথর মারবে, যদি পাথরটা গায়ে লাগে ফিরে এদের কাছে চলে আসবে, আর যদি না লাগে তাহলে ওই পাশে যাবে, ওই পাশের ছেলেরা উঠে আবার মারবে। যার কারণে রক্তাক্ত হয়ে পায়ের জুতা রক্তে আটকে গিয়েছিল। আমার আপনার সামান্য একটু যদি কেউ গালি দেয় দুর্ব্যবহার করে তার বিন্দু তো বদদোয়া করতে আর বাকি থাকে না, তার ধ্বংস আমি আল্লাহ না করুক আল্লাহ না করুক কারোর ব্যাপারে তার ধ্বংস হওয়াটা তার ক্ষতি হওয়াটা মনের থেকে চায় যে সে আমার সাথে আচরণ করে আপনার ক্ষতি হোক, তার ক্ষতি হলে তার মনের থেকে সে খুশি হয়, নাউজুবিল্লাহ মিন যালিক, ইমানের পরিচয় না যদিও এটা, কিন্তু স্বাভাবিক এটা। আল্লাহ রসুলকে এত কষ্ট দিল না তাই বলারা, কিন্তু আল্লাহ রসুল পরে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরেশতাকে পাঠালেন, ফেরেশতা নিয়ে আসেন পাহাড়ের ফেরেশতা, আল্লাহর হুকুমে পাহাড়ের ফেরেশতা এসে বললেন হে আল্লাহর নবী আপনি যদি চান তাহলে দুই পাহাড়কে তায়েফের দুই পাহাড়কে চাপা দিয়ে মাঝখান ওলাদেরকে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার জাতিকে হেদায়েত করেন, আমার জাতি তো আমাকে চেনে না, এগুলো তো কিছু বোঝে না। আমাদের উস্তাদের মক্তারা মুক্তি দেলা ওয়ারাসাত আকবর কম্পলি বড় বুজুর্গ মানুষ, হুজুর আমাদেরকে বিভিন্ন সময় বলতেন যে ভাই একজন আলেমের কি মর্যাদা, একজন বুজুর্গের কি মর্যাদা, একজন হাফিজের কি মর্যাদা, এটা যদি সাধারণ মানুষ জানতো কখনো তারা এই সমস্ত মানুষদের দিয়াদি করত না। একজন নেককার মানুষের আল্লাহর কাছে কি মর্যাদা এটা যদি কেউ জানতো কখনো সে তার সাথে দিয়াদি করত না, জানে না বিধায় সে দিয়াদি করে, জানে না বিধায় সে তার উপর জুলুম করে। যেটা আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ইয়া আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন এরা তো জানে না। এরপরে বলেন হে আল্লাহ এরা যদি হেদায়েত না আসে তাহলে এর এদের সন্তান তো থাকবে, এরা তো হেদায়েত নেবে। তার নবী এমন সত্যি লইতে হবে যে নবী রাগ হলেও অস্বাভাবিক কিছু করবেন না। যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা আমি আল্লাহ রাসূলের থেকে এখনো পরীক্ষা করে দেখি নাই, এক নম্বর। দুই নম্বর, ওনার সাথে অসৎ আচরণ করলেও, অসুন্দর আচরণ করলো, মূর্খ আচরণ করলেও উনি তার সাথে মূর্খ আচরণ করবেন না। একজন মানুষ একজন বুদ্ধিমানকে গালি দিতে পারে, একজন মানুষ একজনের কি বক্ষেপ করে যাচ্ছে, তো গুলি করে যাচ্ছে, যেন বুদ্ধিমান তো কখনো তার ব্যাপারে কি করবে না, তাকে গালি দিবে না, তার দোষকে অনুসন্ধান করবে না, এই হচ্ছে বুদ্ধিমানের পরীক্ষা। আল্লাহ রসুল বা নবীর কি হবে চরিত্র, যে নবীর সাথে কেউ অসৎ আচরণ করলো সেটা তার উত্তরে তিনি অসৎ আচরণ করবেন না। আমাদের সমাজে কি হয়, একজন তাই সারা আর একজন উপরের গাড়ি, তার প্রথম তার উপরের গাড়ি, তার উপর দিন হাত, এরপর দিন পা, লাঠি। যদি একজনের টুচু ঘুরে যেত, থেমে যেত, তোমার গালে ভিজা আলহামদুলিল্লাহ চুপ হয়ে যেত, কিন্তু উম্মত তো এটা পারবে না। উম্মতের বিরুদ্ধে সেই হজম শক্তি আল্লাহ তাআলা দেন না, এতে পরীক্ষার জন্য। কিন্তু আল্লাহ তাআলা নবীর মধ্যে দিয়ে রাখছেন, সেটা নবীর মধ্যে না দিলে উম্মত অনেক আগেই ওই নবীর পথ ধরে শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে, যুদ্ধের নাম হুনাইন যুদ্ধ, ওই মূল ঘটনা মনে রেখে সারাদিন থানার ঘটনা, হুনাইন যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসলেন 10,000, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পর মক্কা থেকে আরো 2,000 সৈন্য যোগ হয়ে, যোগ হওয়ার পর 12,000 সৈন্য, 12,000 সৈন্য নিয়ে হুনাইন মক্কা থেকে 30 মাইল দূর হুনাইনে যুদ্ধের জন্য গেলেন। যুদ্ধের জন্য যাওয়ার পর সেটাকে খুব সহজেই জয় লাভ হয়ে গেল। জয় হয়ে যাওয়ার পর যারা মক্কায় মাত্র ইসলাম গ্রহণ করেছে, মক্কা বিজয়ের সময় যারা ইসলাম গ্রহণ করেছে, এর আগে ইসলামের চরিত্র, ইসলামের উদারতা, আল্লাহ রসুলের আখলাক চরিত্র কিছু জানে না, এরা মাত্র যুদ্ধে গিয়েছে, এরা যদি একটু মান সামানা সম্পদ বেশি পায় তাহলে খুবই হবে। আর যারা আল্লাহ রসুলের সাথে দীর্ঘদিন ধরে থেকে আছে, মদিনা থেকে আসছে, তারা তো আল্লাহ রসুলকে চেনে, এরা তো আল্লাহ রসুলকে পেয়ে খুশি হবে। আল্লাহ রসুল এটা মনে করে এই মক্কার 2,000 সাহাবীদের মধ্য থেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বেশি মেহনত করেছেন, এদেরকে একটু মান সম্মান বেশি দিলেন, গনিমত বেশি দিলেন। এদের মধ্যে ছিল এমন একজন মুনাফিক, এমন একজন ছিল মুনাফিক, যে মুনাফিক যার ভিতরে বিশ্বাস থাকে না, শ্রদ্ধা থাকে না, বিপদে পড়লে তার মুখ থেকে ওই বাস্তব জিনিসটা বের হয়ে আসে। যে মুনাফিক সে সবসময় মুনাফিক করবে না, যখন বিপদে পড়বে তখন কিন্তু তার ওই বাস্তব বিষয়টা প্রকাশ পাবে। ওই মুনাফিক এখন সুযোগ পাইছে, সুযোগ পায় বলে যে হে মোহাম্মদ, নাউজুবিল্লাহ, হে মোহাম্মদ নাম ধরে তুমি ইনসাফ করতেছ না, ইনসাফ কর বন্ধনের ক্ষেত্রে। অর্থাৎ গনিমতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহ রসূলকে এক ইচ্ছা দিয়েছে, হে নবী, আপনি আপনার গনিমত, যুদ্ধের গনিমত আপনি যেভাবে পারেন সেভাবে মুসলমানদের মাঝে দায়ী করতে পারবেন। ইসলামের প্রথম দিকের বিধান ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দুইটা বাক্য বললেন। একটা বাক্য বললেন যে আমি যদি ইনসাফ না করি তাহলে দুনিয়াতে আর এমন কেউ নাই যে ইনসাফ করতে পারবে। দ্বিতীয় বাক্য বললেন যে আমাকে আমার উম্মত কি কষ্ট দিচ্ছে, অথচ মুসা আলাইহিস সালামকে তার উম্মত আরো বেশি কষ্ট দিচ্ছে। মানে নিজের কষ্টটাকে লাঘব করার জন্য, হালকা করার জন্য বললেন অতীত নবীকে আরো বেশি কষ্ট দিয়েছে। নবীদের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ দিয়ে রাখেন, তার মধ্যে একটা হলো কেউ খারাপ আচরণ করলো তার উত্তরে, প্রতি উত্তরে কখনো তিনি খারাপ আচরণ করবেন না। পরীক্ষা করে দেখি নাই, একবার এক এলাকা থেকে কিছু মুসলমান আসছে, ইসলাম গ্রহণ করে অসহায় লোক আর কি, জামা কাপড় ছিড়া, একেবারে জীর্ণ ছিন্ন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহায্য চাচ্ছে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা খুব গরিব মানুষ, আমাদের কিছু সাহায্য করো। তখন মদিনায় কোনো মালও নাই, কোনো কিছুই নাই সাহায্য করবে। ইতিমধ্যে ওই যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে, তিনি তো অপেক্ষা করতেছেন। একটা সময় তিনি বললেন আপনি যদি আমার কাছে বাকিতে খেজুর বিক্রি করেন, মাসলাগত দিক থেকে যায় যাবেন, আপনি যদি বাকিতে কিছু খেজুর বিক্রি করেন, এত মন খেজুর দিবেন, তাহলে আমি আপনাকে 80 দিরহাম টাকা দিতে পারবো, 80 দিরহাম দিতে পারবো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দাও আমাকে 80 দিরহাম, আমি তোমাকে এতদিন পরে খেজুর দিয়ে দেবো, এত মন এত ফার দিনা, এতটুকু তোমাকে খেজুর দিয়ে দেবো। যায়েদ ইবনে সানা 80 দিরহাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল 80 দিরহাম ওই অসহায় দরিদ্র সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন। চলতেছে স্বাভাবিকভাবে, 3 মাস সময় ছিল, 2 মাসের মাথায় এক আনসারি ব্যক্তি মারা গিয়েছে। আনসারি ব্যক্তির দাফন শেষ করে একটা বাবলা গাছের ছায়ার নিচে আল্লাহ রসুল অপেক্ষা করতেন। জান্নাতুল বাকি থেকে বেশ দূর ফিরে এসে তখন বাবলা গাছ ছিল, ওই গাছগুলো এখন জায়গা আছে, ওই জায়গায় আল্লাহ রসুল ছায় দাঁড়িয়েছে। এই সময়টা বেছে নিয়েছেন, চাদর, চাদরের দুই কোনা ধরে গলায় টাইট করে ধরার মতো ধরে দিয়ে বলে, হে মোহাম্মদ তুমি আমার পাওনা দাও না, তুমি আমার পাওনা দিচ্ছ না কেন? আব্দুল মুত্তালিবের বংশের এই সমাজ টাকা নিয়ে ঠিক মতো টাকা দেয় না, তুমি কেন আমার সেই খেজুর দাও না? আমি আপনি হলে টাকা পাই খেয়ে তো অপার হয়ে গেছে, মানুষের সামনে চেয়েছি তাই কি সমস্যা? তুই আমার ইজ্জত নষ্ট করবি, আর এতে টাকা পাওয়ার সময় হয়নি, এখনো এক মাস সময় রয়েছে, এক মাস এখনো বাকি আছে। অনুমতি চাচ্ছিলেন, আমাকে অনুমতি দেন আমি একে হত্যা করে দেব, কিন্তু যেটা বলা উদ্দেশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি এটা ঠিক করো, সে তো পাওনা দা, সে ঋণ দা, সে ঋণ যে কোনো সময় চাইতে পারে, তোমার উচিত ছিল তাকে সান্ত্বনা দেওয়া, অপেক্ষা করে তোমার ঋণ দিয়ে দেওয়া হবে, আর আমাকে বলার দরকার ছিল যে আল্লাহ রসুল আপনি তার ঋণটা তাড়াতাড়ি শোধ করে দেন, চিন্তা করতে পারি? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওমরকে দায়িত্ব দিলেন, ওমর এই জায়েদ ইবনে সানা 40 সা খেজুর পাবে, তুমি তাকে অমুক জায়গা থেকে 40 সর সাথে আরো 20 সর খেজুর দিয়ে দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার সাথে আমি দুর্ব্যবহার করলাম, আমাকে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন তার খেজুর মেপে দেওয়ার জন্য, আমার তো আগে আরো বেশি। যখন যায়েদ ইবনে সানাকে তার পাওনা 40 সর খেজুর মেপে দিলাম, মেপে দেওয়ার পরে তখন যায়েদ ইবনে সানা আমার হাত ধরে বলে, ভাই ওমর আমাকে মাফ করে দাও, আর দেওয়া লাগবে না, এখন আমাকে নিয়ে চলো আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রসুলকে আবার দুইটা পরীক্ষা করতে বাকি ছিল, এক নম্বর হলো রেগে গেলে উনি অস্বাভাবিক আচরণ করে কিনা, উম্মত যেভাবে করে, দুই নম্বর ছিল যে তার সাথে কেউ অসৎ আচরণ করলে, খারাপ আচরণ করলে, মূর্খ আচরণ করলে তিনিও তার উত্তরে মূর্খ আচরণ করে কিনা, এটা আমার পরীক্ষা করা বাকি ছিল। আমার পরীক্ষা করা হয়ে গেছে, আমি যে আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করে বলে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার যে কথা আসছিল, আমরা আমার আত্মীয়র হক রক্ষা করতে পারি না কেন? তার অনেকগুলো কারণ হলো, ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে আমার রাগের কারণে বিভিন্ন কারণে সম্পর্কটা ভালো নাই, ঝগড়া বাচ্চা কখনো কোন একটা জিনিস নিয়ে এই ঝগড়া বা কোনো কিছুর কারণে তার হকটা আমি আদায় করতে পারি নাই, না পড়ার কারণ ওই রাগের কারণে তার হক আদায় করার ব্যাপারে আমি চিন্তাও করি না, এটা মুমিনের গুণ না। মুমিন সে যে কোনো অবস্থায় আরেকজনের হক নষ্ট করবে না, আর একজন হক আদায় করার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর ছিল তিন প্রকারের প্রতিবেশী, তিন প্রকারের প্রতিবেশীর পরে এতিমের হক, মিসকিনের হক, এরপরে গেল সহকর্মী, ওয়াসাহিবিল জানবে, বাংলা ভাষায় বলা হয় সফর সঙ্গী, আগের আয়াতে ওয়াল জারির জুনুব সহকর্মী, ওয়াসাহিবিল জানবে সফর সঙ্গী। আমাদের সমাজে রোগ আছে, রোগ আছে কি বাসের সিটে দুইজন মানুষ বসবে, কিন্তু আগের জন যে বসবে অধিকাংশ মানুষ বসার সময় সেই চিন্তা করবে না যে সিটের অর্ধেকের অধিকার আমার, বরং আগে যে যতটুকু জায়গা নিয়ে বসতে পারে এতটুকু জায়গা নিয়ে বসবে, দ্বিতীয় ব্যক্তির জন্য একটু জায়গা দিলেই ছাড়ে। আমাদের ওস্তাদে মোকাররম মাওলানা আব্দুল মতিন সাহেব দামান বরকাতুহ, তিনি বিজি শরীফ পড়াতেন মালিরাজ মাদ্রাসায়, বাংলাদেশের মধ্যে হাদিসের ওস্তাদের মধ্যে শীর্ষনীয় একজন ওস্তাদ, যেমন আপনারা ডাক্তার বলেন বিচক্ষণ ডাক্তার, এক মাস আগে তিনি সিরিয়াল দিতে হয়, এত বড় ডাক্তার। আলেমদের মধ্যে এমন কিছু আলেম আছে, আলেমদের সমাজে যাদের মান এরকম, তার মধ্যে উনি একজন। উনি বলেন যে আমি উঠলাম মালিবাগ মাদ্রাসা থেকে বাসে, লোকাল বাসে, উনি রামপুরে এক মসজিদের ইমাম খুঁটি, ওঠার পরে এক লোক বাসে বসছে, বসার পরে তিন ভাগের এক ভাগ সিট আমাকে দিয়েছে, বাকি দুই ভাগ সিট তার দখলে, বাকি দুই ভাগ সিট তার দখলে, কিন্তু আস্তে আস্তে তার আচরণটা এমন যে আমাকে বললে সরাই দিতে পারলে সে সম্পূর্ণ সিটটা কি করে দখল করে দেবে, গায়ে কিছু লেবাস পোশাক আলো, ইসলামিক কিছু লেবাস পোশাক আলো, আলোচনা করতে করতে, বিভিন্ন সময় আলোচনা করতে করতে শব্দ মোটানো না, খুব হাতে একটা গোল্ডেন কালারের ঘড়িও আছে হুজুর মানুষ এক কথায় দ্বিতীয় জন। তখন কিছুদূর আসার পর, চৌধুরী পাড়া আসার পর আলোচনা উঠবে, আলোচনা উঠলে হুজুর জিজ্ঞেস করেন, হজরত আপনি কি করেন, কোথায় কি করেন? তখন উনি বলতেছে যে আমি চৌধুরী পাড়া মাদ্রাসায় কাফিয়া পড়ি, একটা জামাত আরবি একটা জামাতের নাম, সে জামাতটা ধরলে চতুর্থ কেরা, আর যিনি এসে তিন ভাগের একবার সিট নিয়ে বসছে উনি মাস্টার্স ক্লাসের উপরে ছাত্রদেরকে শিক্ষা দেয়, বলেছে এই তার আচরণ এটা। তারপরে যখন আমার এক আর এক ছাত্র উঠছে, উঠে যখন আমাকে দেখছে, দেখার পরে তাকে যে আস্তে আস্তে বলছে কানে, তারপরে সে একটু শুনতেছে, এর আগ পর্যন্ত সে আমার জায়গা দিতেই রাখে। একথা এই জন্য বলতেছি যে আমরা মানুষের চেহারা দেখে কি সম্মান দিই, এই চেহারার আগ পর্যন্ত সে একজন মানুষ এইভাবে তাকে আমি সম্মান দিতে রাজি না। বাসে উঠি, ওঠার পরে যদি একজন সাধারণ যাত্রী হয় তার সাথে আমি এক ধরনের আচরণ করব, আর যদি বিশেষ কেউ হয় তার সাথে কিন্তু আমি ভিন্ন ধরনের আচরণ করব। ইসলাম এটা বলে না, ইসলাম এটা বলে না, ইসলাম বলে আগের জনের সাথে তুমি যে আচরণ করবে দ্বিতীয় জনের সাথে সে একই একই আচরণ করবে, কারণ তারও যতটুকু অধিকার তোমারও ততটুকু অধিকার। অধিকারের ব্যাপারে কখনো এমন না যে তোমার অধিকার বেশি তার অধিকার কম, এটা কখনো না। আবুল হাসান আর নূরি রহমাতুল্লাহ আলাই, আল্লাহওয়ালা বুজুর্গরা মানুষের হক কত বেশি গুরুত্ব দেয়। আবুল হাসান আর নূরি রহমাতুল্লাহ আলাই, নাম ছিল আবুল হাসান, নাম ছিল আবুল হাসান, কিন্তু ওনার নূরের বরকতে নূরি নাম হয়ে গেল। একবার তখনকার যুগের এক বাদশা ওনাদের থেকে ভুল একটা ফতোয়া নেওয়ার জন্য চেষ্টা করতেন, এক মুসলমান আর এক মুসলমানের আরামে রাখার চেষ্টা করা ইমানের দাবি, হক তো অনেক পরের জিনিস, একজন মুসলমান কোন অবস্থায় আর একজন মুসলমানের অশান্তির কারণ হতে পারে না। বাসে উঠে বলি, প্রতিবেশী থাকি বলি, আত্মীয় বলি, যে কোনো অবস্থায় এই অশান্তি না দেওয়া হলো তার অধিকার। আবুল হাসান আর নূরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাদশাহ আমাদের থেকে ভুল ফতোয়া নেওয়ার জন্য, তার মতলববাজী ফতোয়া নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলো, যখন আমরা ফতোয়া দিলাম না তখন আমাদের তিনজন আলেমের ব্যাপারে ফাঁসির হুকুম দিয়ে দিলে, দিয়ে দিল বাদশাহ, ফাঁসির রায় হয়ে গেছে, অমুকদিন ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের তিনজনকে, তখন আমি আগে দাঁড়ালাম, তখন বাদশাহ জগলাতকে বললেন যে না এখন তুমি এই জায়গা থেকে ফাঁসির হুকুম করো না, একটু দেরি করো, আর এক জায়গা নিয়ে যাও। বাদশাহর উদ্দেশ্য ছিল যে তিনজনের দুজনকে ফাঁসি দিবে আর আবুল হাসান নূরি রহমাতুল্লাহ আলীকে বাহানা দিয়ে মাফ করে দিবে, কিন্তু উনি ফাঁসির মঞ্চে আগে আসে। তখনকার যুগের যে ব্যবস্থা ছিল জল্লাদ হত্যা করে ফেলে, এক জায়গা নিচে উনি আগে আসবে, দ্বিতীয় আর একটা স্থানে গেছে সে জায়গা উনি আগে আসবে, তৃতীয় আর এক জায়গা গেছে সে জায়গা উনি আগে আসবে। অথচ বাদশাহর উদ্দেশ্য হলো আগের দুইজনকে হত্যা করার পর ওনাকে একটা বাহানা দিয়ে সাময়িক ভাবে স্থগিত করে দিবে। দ্বিতীয়বার যখন আসছে ওনার, তখন বাদশাহ ডেকে বলে যে হুজুর আপনি কেন বারবার আসছেন, আমি তো চাচ্ছি ওই দুজনকে আগে ফাঁসি দিই, এরা বেশি উচ্ছৃঙ্খলা করেছে, আপনাকে আমার ভিন্ন উদ্দেশ্য, আপনি কেন আগে আসছেন? তখন আবুল হাসান আর নূরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ইচ্ছা করেছিলাম ওরাও আলেম আমিও আলেম, ওরাও নিকার মানুষ আমি পরেজগার মানুষ, আমার ফাঁসি আগে হলে আমার ফাঁসি দিতে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ের মধ্যে তো তারা দুনিয়াতে জীবিত থাকতে পারবে, আমার ফাঁসি কার্যক্রম হতে যদি 10 মিনিট সময় লাগে এই 10 মিনিটে দুজনের হায়াত দীর্ঘায়িত হবে এই উদ্দেশ্যে আমি আগে আসতে চাই। তখন বাচ্চার চক্ষু বাচ্চা বলে যে আমি কাদের সাথে কি আচরণ করছি? তখন আবুল হাসান আলী নূরি রহমতুল্লাহ আলীর অধীনে ওই বাকি তিন বাকি দুইজনেরও ফাঁসি বাচ্চা মাফ করে দেয়। বলার উদ্দেশ্য হলো ইমানদার মানুষ এটা হবে, শুধু আত্মীয় না, শুধু এতিম মিসকিন না, শুধু প্রতিবেশী না, কোন ব্যক্তির জীবনে অশান্তির কারণ হবে না কখনো কোনো অবস্থায়। ইমানের পরিচয় এখানে আল্লাহ তাআলা নামাজের ইবাদতের পরে বাপ মার সাথে নাফরমানি না করে অশান্ত আচরণ করতে আত্মীয়তার হকের কথা বললেন, আত্মীয়তা এবং প্রতিবেশী। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তুমি গোশত পাকাবে তখন তোমার গোশতের মধ্যে একটু সুর বা একটু ঝোল বেশি দিয়ে দিবে, যে ঝোল একটু বেশি দিয়ে দিবে, তুমি তোমার প্রতিবেশীকে যদি গোশত না দিতে পারো তাহলে একটু ঝোল দিয়ে দিও, সে যেন এটা কি করতে পারে, খেতে পারে। হাদিসে আছে ওই ব্যক্তি পাক্কা মুমিন নয় যে ব্যক্তি রাত্রে পেট ভরে খেয়ে ঘুমাবে আর তার প্রতিবেশী অনাহারে থাকবে, এই ব্যক্তি পাক্কা মুমিন নয়। আমাদের শহরে যদি দিনই পরিবেশ না থাকে, দাওয়াত তবলীগের পরিবেশ, দিনদারি ভাইয়ের সম্পর্ক যদি না থাকে, তাহলে একই ঠিকানায় থাকতেছে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। ইসলাম এটা, ইসলাম এই আচরণকে পছন্দ করে না, এটা ইসলামী আচরণ না। ইসলাম যেমন আমরা মানুষ সামাজিক, ইসলাম একে অপরে এক প্রতিবেশীর আর এক প্রতিবেশীর হক রক্ষা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মধ্যে যে শিক্ষা দিয়েছিলেন, তন্মধ্যে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিলেন যে প্রতিবেশী একে অপর। হাদিস শরীফ আমরা জানি, বকরির মাথা হাদিয়া চলে আসে, সবার মাথা ঘুরে ঘুরে আবার প্রথম ব্যক্তির মাথায় চলে আসে হাদিয়া। এগুলো প্রতিবেশীর হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভয় হচ্ছিল যে আল্লাহ তাআলা মনে আমার প্রতিবেশীকে আমার সম্পদের মিরাস বানাই দিবে, এত শক্তভাবে আল্লাহ তাআলা আমাকে আদেশ করতে দিবে। আর কোরআনে কারীমে বারবার বলতেছে ওয়াল জারিল যুল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবিল জাম, সাহিবিল জামের কথা বলতেছে না, সফর সঙ্গে সফরে একসাথে। সেই উদাহরণ দিতে যে বলছে না, বাসের সিটের উদাহরণ, বিভিন্ন সময় উদাহরণ। অগ্নি সাবিল, সেই ব্যক্তি হলো রাস্তার পথ, রাস্তায় এক মানুষ চলতে, অপরিচিত মানুষ, অপরিচিত মানুষ রাস্তা হারিয়ে গিয়েছে, রাস্তা চিনতেছে না, রাস্তায় সাহায্যের দরকার আছে, যানবাহনের দরকার আছে। অনেক সময় দেখা যায় মানুষের কাছে এক অপরিচিত মানুষের কাছে রাস্তা জিজ্ঞেস করে, লোকেশন জিজ্ঞেস করে, একটু উচিত চিন্তা করলে সুন্দর আচরণ করে থাকি, না ভাই চিনি না, আপনি অন্য জায়গা যান। প্রতিবেশীর হক আদায় করলো না, অগ্নি সাবিলের হক আদায় করলো না, সে একজন প্রতীকের হক আদায় করলো না। অপরিচিত মানুষ ইসলামের প্রথম যুগে এমন ছিল যে রাত্রে এলাকায় মানুষ চলে আসছে, যে কোনো বাসায় সে রাত্রে মেহমান হিসেবে থাকার অধিকার আছে না। এখন তো হোটেলের সিস্টেম হয়ে গেছে, অপরিচিত মানুষকে আমরা আশ্রয় দিও না নিরাপত্তার জন্য, কিন্তু রাস্তায় চলতে গেলে যদি কোনো প্রতি সাহায্যের দরকার হয়, লোকেশনের সাহায্য, যে কোনো সাহায্যের দরকার হোক, সে একজন অগ্নিসাবিল প্রতীক হিসাবে আমি মুসলমান হিসাবে আমার কাছে সে সাহায্য পাওয়ার হেল্প পাওয়ার উপযুক্ত দাঁড়াবে। ইসলামের আদেশ শেষে হলো অমা মালাকাত আইমানুকুম, তোমাদের যে দাস দাসী গুলো আছে, তখন যে প্রথাগুলো ছিল দাস দাসীর সাথে আচরণ করতে পারা আছে। শেষে বলেছে ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, এই সবগুলোর ক্ষেত্রে হক আদায় করতে পারে না কে, যে অহংকারী। অহংকারী মানুষ বড় পাপ, অহংকারের পরিচয় কি, এটাকে বুঝতে হবে। অহংকার কাকে হয়, অহংকার হলো পাত্রুল হককে অগন্ত না, যে হক কথা জানার সত্ত্বেও আমল করে না, মানুষ থেকে তুচ্ছ জ্ঞান করে, যে মানুষকে তুচ্ছ মনে করে, এর মধ্যে অহংকার আছে। তো অহংকার যার মধ্যে থাকে, সে আর এক অসহায় এটি মিসকিন, এদেরকে হক আদায় করা তো দূরের কথা, এদের উপর জুলুম করতেও সে বিন্দু মাত্র পরোয়া করে না। যার মধ্যে অহংকার নাই, নমনীয়তা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সে তো জুলুম করবে না, বরং সে হক আদায় করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে অহংকারীকে বলে দিলেন যে আল্লাহ তাআলা অহংকার কারী এবং যে গর্বকারী এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করে আমাদের জীবন যাপন করবার তৌফিক দান করুন। প্রশ্ন, এক নাম্বার, সাত সাত মাসওয়ারা ছাড়া আমির হয়েছে নিজে নিজে, তাকে আমির মানা যাবে কিনা বুঝে বললে ভালো হয়। এই বিষয়ে তো অনেক বড় অজাহাতি মাত্রা চলতেছে, আপনার কি এখন অস্পষ্ট রয়েছে? টিভিতে ইসলামিক অনুষ্ঠানে দেখা দেখা কতটুকু গুনাহের কাজ বুঝায় বললে ভালো হয়। টিভিতে ইসলামিক অনুষ্ঠান দেখা, এরা আমি বলি আলেম তিন প্রকার, এক প্রকার আলেম হলো টাই দাঁড়িয়ে আলেম, সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম, এই টাই ধারী সার্টিফিকেট ধারী আলেম থেকে সঠিক ইসলাম পাওয়া বড় দুষ্কর। আলেমের কথা মানার আগে আগে আলেমকে দেখতে হবে, আলেম তার এলেম অনুযায়ী আমল করে কিনা, সত্যিকারের যে কোরআন হাদিসের আলেম কিনা। জানলেওয়ালা ব্যক্তিকে আলেম বলে না, যে ব্যক্তি শরীয়তের উপর নিজেও আমল করার চেষ্টা করে আর একজনকে আমলের থেকে দাবাত দেয়, ওই ব্যক্তি হলো সত্যিকারের আলেম। এই টাই সার্টিফিকেট ধারী ডক্টরেট যারা থাকে, এদের সব কথা মানতে গেলে আপনি ইসলামের উপর চলতে পারবেন না। সে তার নিজের মধ্যেই তো কি নাই, সে যে সমস্ত চ্যানেলে যে সাক্ষাৎ করতেছে, সামনে যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, আগে জিজ্ঞেস করা দরকার ছিল আপনি যে সুন্দরী মেয়ের আপ্যায়নে আসছেন, আপনার টেবিলে আর একজন সুন্দরী মেয়ে আছে, এটা আগে যাস কিনে এটা কর। বেশ কিছুদিন আগে, অল্পদিন আগে এক ব্যাংকে গেছি দরকারে, উপরে লেখা ইসলামিক ব্যাংকিং, তার নিচে তিনটা টেবিল, তিনটা টেবিলের মাঝখানে একজন যুবক, ডানে বামে দুজন সুন্দরী মহিলা বসা। আমি একবার উপরের দিকে থেকে আর নিচে চেয়ারের দিকে থাকি, যে উপরে কইতেছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ইসলাম শিক্ষা দিচ্ছে, আর নিচে চেয়ারে এখন খ্রিস্টানের শিক্ষা। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে টেলিভিশনে ইসলামিক কোনো শিক্ষা ভালোভাবে গ্রহণ করা যাবে না। যদি কোনো বিষয় জানতে চান, মানতে চান, ওটা জানার পরে বিজ্ঞ আমলদার ব্যক্তির থেকে যাচাই করে তারপরে আমল করতে হবে। তিন, বিমা অথবা ব্যাংকে চাকরি করিয়া রিটায়ার্ড হইয়াছে, পেনশনের টাকা দিয়ে হজ করিলে হজ কবুল হবে কিনা বুঝাই বললে ভালো হয়। হজ আদায় হবে, কিন্তু হজের বিনিময়ে আল্লাহ তরফে সব পাওয়া যাবে না। গুনাহের কাজ করে যে চাকরি বেতন হয়েছে, এই টাকাটা ওনার জন্য পরিপূর্ণ হালাল না, পরিপূর্ণ হালাল টাকা দিয়ে হজ করা যায়। চার, কুকুর এর মুখ জামাই লাগলে জামা নাপাক হয় কিনা, না নামাজ হয় কিনা বুঝাই বললে ভালো হয়। লালা লাগলে নাপাক, লালা লাগলে লালা ধুয়ে ফেলতে হবে, শুধু মুখ লাগার কারণে নাপাক হয় না। আর যদি লালা মুখ লাগছে কিন্তু 5 টাকার কয়েনের চেয়ে কম জায়গা লাগছে, তাহলে সেটা অযুক্তি নামাজ হবে। 5 টাকার কয়েনের চেয়ে বেশি জায়গা ভিজে গেছে লালা, তাহলে ওইটা ধোয়া ছাড়া নামাজ হবে না। সাথে সাথে কুকুরের গায়ের ভিজা পানি, আমাদের সমাজে এটা মানুষ খুব মারাত্মক মনে করে, কুকুরের গায়ে ছোঁয়া লাগলে মসজিদে আসবে না, লুঙ্গি আবার পাল্টাতে যাবে না, এত মারাত্মক না কুকুর। কুকুরের গায়ের পানি যদি নাপাক না হয়, ড্রেন থেকে আসে নাই, আর একজনের পেশাব লাগে নাই, পায়খানা না, বৃষ্টির পানি হতে পারে, যে কোনো পানি হইতে পারে, কুকুরের গায়ের পানি যদি লুঙ্গি বা কোনো কিছুতে লাগে আর ওই পানিটা যদি নিশ্চিত নাপাক না থাকে, তাহলে এই পানি পাক, এই পানি নাপাক না। কুকুরের লালা নাপাক, যেহেতু লালা রক্ত থেকে গোস্ত থেকে তৈরি হয়, কিন্তু কুকুরের গায়ের পানি, যে পানিটা অন্য জায়গার থেকে এসে লাগছে, এই পানিটা নাপাক না। আমাদের সমাজে এটাকে মানুষ খুব বেশি মারাত্মক মনে করে, কুকুরের সাথে ছোঁয়া লাগলেই হয়তো মুক্তি দেওয়াটা বন্ধ হয়ে যাবে, এই কুকুর কি করে লুঙ্গি পাল্টাতে যাবে, না এমন না। ওয়াদা করিয়া যে ব্যক্তি ওয়াদা রাখে না, তার সাজা কি বুঝায় বললে ভালো হয়? তার সাজা যদি আর্থিক লেনদেনের ক্ষেত্রে হয়, তাহলে তার আর্থিক ও জরিমানা তার থেকে আদায় করা যায় যাবে। আর যদি এমনি কোনো অন্য ক্ষেত্রে ওয়াদা হয়, তাহলে ওয়াদা গোনা করা হবে। আর্থিক লেনদেন, কেউ বললো ভাই আমি আপনার বাড়িটা ভেঙে ফেলেন, আমি আপনার বাড়ি কি করে দেবো, 6 তলা 8 তলা আমি আপনার বিল্ডিং করে দেবো, ডেভেলপারের ব্যবসা যেটা বলা হয়, আমি বিল্ডিং ভাঙাইছে কিন্তু উনি আর কি করে ডেভেলপ কাজ করে দিচ্ছে না, তাহলে যদি বাড়ি ভাঙে যে ক্ষতি করছে, সে ক্ষতি তার থেকে আদায় করা যায় যাবে। মাত্রা হবে প্রশ্ন, আসসালামু আলাইকুম হুজুর, আমি একটি কাজে সোমবার নরসিংদী যাব ইনশাআল্লাহ, কিন্তু কতদিন থাকবো তা এখনো ঠিক হয়নি, কোনো দিন হতে পারে আবার নাও হতে পারে, এমন অবস্থায় কি আমার সালাত কসর আদায় করব, কতটুকু দূরত্ব অতিক্রম করলে কসর আদায় করতে হয়, 48 মাইল নাকি নিজের বসবাসের শহর অতিক্রম করলেই কসর আদায় করতে হয়, 78 কিলোমিটার 80 কিলোমিটারের 2 কিলোমিটারের কম, বসবাসের স্থান থেকে 78 কিলোমিটারের উদ্দেশ্যে যখন আপনি বের হবেন, তখন আপনার শহর বা গ্রাম থেকে পার হলেই তখন আপনি কসর করবেন। উদাহরণ, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন 300-350 মাইল পথ, এই ঢাকা শহর পার হলেই আপনি কসর করতে পারবেন, কারণ আপনি 78 মাইলের বেশি যাচ্ছেন। 78 মাইলের বেশি নিয়ত করে সফরের উদ্দেশ্যে বের হলে নির্ধারিত শহর গ্রাম পার হওয়ার পর তারপর থেকে কসর হবে, তার আগ পর্যন্ত কসর না, শহরের মধ্যে থাকা অবস্থায় কসর না। আপনি হজের সফরে যাবেন, বিমান এখনো উড়ি নাই, বিমান বন্দরের টাকা লাগানো আছে, আপনার সম্পূর্ণ নামাজ পড়তে হবে। বিমান যখন ল্যান্ড করে ল্যান্ড না করে উপরের দিকে ফ্লাই করে উপরের দিকে চলে যাবে, তখন আপনি কসর পড়বেন। আপনি বরিশালের মানুষ, লঞ্চে উঠছেন আসরের আগেই, লঞ্চ ছাড়বে মাগরিবের পরে বা আসরের পরে, লঞ্চ যতক্ষণ পর্যন্ত সদরঘাটে লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সম্পূর্ণ পড়তে হবে, যখন সদরঘাট থেকে লঞ্চ এক হাত ছেড়ে দিয়েছে তখন আপনি কসর করতে পারবেন। ঢাকা শহরের সম্পূর্ণ সিটিটা এক হুকুমে, যখন আপনার বাসা কাজীপাড়ায়, আপনি খুলনা চট্টগ্রাম সিলেট যে কোনো উদ্দেশ্যে যাবেন, ঢাকা শহরের যে ঢোকার 6টা রাস্তা আছে, সেই ছয়টা রাস্তার যে কোনো একটা রাস্তা অতিক্রম করে গেলে টুঙ্গি, গাবতলী, হায়দ্রাবাদ, এই যে মেন পয়েন্টগুলো, এই পয়েন্ট অতিক্রম করলেই আপনি কসর করবেন। এর আগে আপনি কসর করতে পারবেন না যদি আপনি 48 মাইলে নিয়েতে যান। তখন জুমার দিন আসরের নামাজের পর ওই জায়গায় বসিয়া থাকিয়া যে ব্যক্তি এই দোয়া 80 বার পাঠ করিবে, 80 বছরের গোনা মাফ করিয়া দেওয়া হইবে। দোয়াটা হলো আল্লাহুম্মা, বুঝে বললে ভালো হয় কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা তবে এই সমস্ত আমলের ক্ষেত্রে সবসময় একটা কথা বলতে চাই, সেটা হলো 80 বছর, 100 বছর, 70 বছর এদিকে এত খেয়াল রাখার কারণে আমল করতে বলছে তাই আমল করলাম। যদি নিয়ত করি 80 বছরের গুণা এক আসরের পরে মাফ হয়ে গেছে, আর কে ঠেকায় আমাকে কালকে থেকে আবার গুণা করবো, আবার সামনে জুমাতে কি করবো, মাফ করে নেব। এক নম্বর হলো 80 বছরের গুণা ফকিরা গুণা, এক নম্বর হলো ফকিরা গুণা, কবিরা গুণা না। দুই নম্বর হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সওয়াবের আশা দিয়েছেন আমলের উৎসাহের জন্য, নিজেও আমল করেছেন, সাহাবা একরাম তো নিয়মিত ভাবে আমল করতে বলেছে। এই সমস্ত 70 বছর, 80 বছর, 100 বছর, এক এক পারাকার হচ্ছে, এক এক বছরের নাফল নামাজের সওয়াব হয়, এগুলোর অর্থ হলো উৎসাহ দেওয়া, এই অঙ্ক পরিমাণের দিকে না যাওয়া। একসময় একটা বই দেখছিলাম, সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ ইবাদত, এটা ইসলামের ওই দিকই না, এটা তো উৎসাহ দেওয়ার জন্য আমল করতে হবে। কিন্তু আমলের কি ফজিলত সেটা আল্লাহ রাসূল বলেছেন যাতে মানুষ আমল করে, কিন্তু ওই ফজিলত আমার মূল টার্গেট না। যদি মূল টার্গেট হইতো তাহলে এই সামান্যটা আমল করে বাকি ওয়াজেব ফরজ সব আমার থেকে ছুটে যাবে। কোন ব্যক্তি যদি একটা বিড়াল মারিয়া ফেলে তবে নাকি একটা গামছা সোয়াসের লবণ সবটা দিতে হয়, বুঝে বললে ভালো। এটা গ্রাম্য মাসলা, কোরআন হাদিসের মাসলা না। যদি জুলুম করে মারে তাহলে সে গোনাগার হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর যদি বিড়াল অত্যাচার করে, জুলুম করে, তাহলে ইসলাম বলছে সহজে তাকে মেরে ফেলো, তার রুহ যেন সহজে বের হয়ে যায়। আর যদি তুমি তাকে রাখতে না চাও, তিক্ত হও, অন্য জায়গাটাকে ক্লিয়ার ছেড়ে দাও। কিন্তু বিড়াল আমাকে এত মারাত্মক কষ্ট দিয়ে নেয়, অন্য জায়গায় ফেলানোর ব্যবস্থা আছে, তখন কোনো অবস্থায় এই সমস্ত জীব জানোয়ার মারা ঠিক না। যদি সে পাগল হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, তখন অন্যের ক্ষতি হোক এটা না হয়ে তখন কুকুর বিড়াল মারা যায় যাবে, তার আগে কুকুর বিড়াল মারা যায় যাবে। এক নম্বর, যদি কেউ মেরে ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সিল্কি কি দেওয়া, লবণ দেওয়া, গামছা দেওয়া, এটা কোরআন হাদিসের কোনো শিক্ষা না। কিছু মুসলমান আজকাল দেখা যায় যে ডেনার মধ্যে যে কোনো চিল সিনারির ছাপ দেওয়া হয়, এই দিকে জায়েজ, এটা জায়েজ কিনা বুঝে বললে ভালো হয়। অঙ্গন অঙ্কন করা হাতে পায়ে শরীরে, এটা মেয়েদের জন্য, পুরুষের জন্য শারীরিক কোনো অঙ্গ না। পুরুষ হাতে মেহেদিও লাগাতে পারে না, পুরুষ শুধু দাড়িতে মেহেদি লাগাবে, পুরুষ হাতে নখে এগুলো মেহেদিও লাগাতে পারবে না, এটা শুধু মেয়েদের। এক দুই নম্বর হলো যে অঙ্কনগুলো করা হয় ইস্টিকারের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, যদি এটা প্রাণীর ছবি থেকে আরাটা মারাত্মক গোনা। তিন নম্বর হলো যদি এটা পানি পৌঁছাতে বাধা হয় তো অজু গোসল হচ্ছে, আরাত্মক গোনা। তাহলে পুরুষ হলে কোনো অঙ্গের কোনো সাজগোজ জায়েজ নেই পুরুষের জন্য, এটা মেয়েদের কাজ। দুই নম্বর হলো প্রাণীর ছবি জায়েজ নাই, মারাত্মক গোনা। তিন নম্বর হলো পানি পৌঁছাতে বাধা হলে অজুর ফরজ আদায় হবে না, গোসলের ফরজ আদায় হবে না। সুতরাং পুরুষের জন্য কোনো অবস্থায় এগুলো জায়েজ নাই। দেওয়ালে চাপা পড়িয়া, পানিতে পড়িয়া, আগুনে পড়িয়া অত্যাচারিত হইয়া মৃত্যুবরণ করা কি, করা কি বুঝাই বললে ভালো হয়। দেওয়ালে চাপা পড়ে এইভাবে যদি কোনো ব্যক্তি মারা যায়, শহীদের হুকুম, শহীদ দুই প্রকার, যুদ্ধের ময়দানে সরাসরি জীবন দিয়েছে সে হলো শহীদ, হাকিকি শহীদ বলা হয়। আর কোনো মারাত্মক কোনো রোগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সাপের কারণে মারা গেছে, বিদ্যুৎ শটে মারা গেছে, ডায়রিয়া হয়ে মারা গেছে, এদের তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদের মর্যাদা দান করবেন। তবে এই শহীদ বলাই হুকমি শহীদ, আইনগত মাসলাগত শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল আঙ্গুলে তসবিহ গণনা করিতেন, আঙ্গুলকে জিজ্ঞাসা করা হইবে তুমি আমার কি হক আদায় করিয়াছ, এখন আমরা তসবিহ ছড়া বা কাউন্টার দিয়া গণনা করি, বুঝায় বললে ভালো হয়। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ পড়তেন উপরে খেজুরের চাল ছিল, নিজে মাটিতে সিজদা দিতেন, এখন তো মাটিতে সিজদা দিই, টাইলসে সিজদা দিই, কার্পেটে সিজদা দিই, এসির মধ্যে নামাজ পড়ি, উপরে ফ্যান চলতে থাকে, তা যদি হাসের মাদের মাটি জিজ্ঞেস করে যে তুই আমার হক আদায় করিস না, আমাদের উপরে চিন্তা দিয়ে নেবে। এটা এক শ্রেণীর মানুষের কথা। মূল উদ্দেশ্য হলো তাসবি আল্লাহ তাআলা জিকির উচ্চারণ করা, তাসবি তাহলিল করা, আর এইগুলো হিসাবের জন্য, উৎসাহের জন্য, স্মরণে রাখার জন্য তখনকার যুগে এসে দেবে। আল্লাহ রসুল আঙ্গুলি বলছেন, আমরাও সকাল বিকাল পাঁচক্ত ফরজ নামাজে পড়ে ৩৩ বছর সুবহান আল্লাহ কিছু করি আগুনি করি। আল্লাহ রসুলের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাদেমা ছিল, সন্ধ্যা রাত্রে বস্তা খেজুরের বিচির বস্তা এনে দিতে, সারা রাত ধরে এই বিচি টেনে টেনে উনি জিকির করতেন, আর সকালবেলা খাদেম ওই খেজুরের বিচির বস্তা ভরে ওনার এক জায়গায় রেখে দিতেন। আল্লাহ রসুলের যুগেও নানা তারা তসবি ছিল। আল্লাহ রসুল স্বাভাবিকভাবে ছোট ছোট অতিথা গুলো আঙ্গুলে করে করতেন। তা আমাদের আমরা পাঁচক্ত ফরজ নামাজের পরে তসবি সাথে নিজে করি, ৩৩ সুবহান আল্লাহ, এগুলো সব আমরা কিছু করি আঙ্গুলে করে করি। সুতরাং এর অর্থ যদি কেউ এটা বুঝে যে তসবি ব্যবহার করা যাবে না, তাহলে সে মারাত্মক ভুল। কারণ সে কোরআন হাদিস যদি না মানে আরবে যায় দেবে, আরো বলাদের তসবি আর জায়নামাজ তাদের সঙ্গে সাথে। একবার এক সফরে সম্পূর্ণ ক্লিনসে জায়গা এস্টাফের সাথে তার একটা তসবি লাগালো, জায়নামাজ একটা আছে, আমার সাথে দুজন লোক আছে, তারা কয়ে যে তুমি দিয়ে কি শুধু হাতে তসবি নিয়ে করে আমাদের না বাইটার লাভ হবে। দেখি হাদিসে এটাকে বলা হয়েছে স্মরণকারী, হাতে তসবি থাকলে জিকিরের কথা স্মরণ করে দেয়। আপনি দেখবেন আপনি আজকে এখন থেকে যা শুনে নিয়ে থাকেন বাসায়, আপনি একশো বার সুবহান আল্লাহ পড়বেন, এই এক দুইবার গুনার পরে আঙ্গুল শেষ, আঙ্গুল আর মনে নেই ঘুরে। কিন্তু হাতে যদি তসবি থাকে একটু ভুলে গেলে আবার কিন্তু কি আছে, স্মরণে আছে। এই জন্য তসবিকে বলা হয় মুজাক্কিরা, স্মরণকারী। আরবদের দেখবেন তাদের যে কোনো অবস্থায় হাতে তসবি থাকে, জ্যাম করছে, এই ব্যক্তি একটু করে জ্যামে পড়ছে, জামা পড়ার সাথে সাথে সে কি নিয়ে হাতে ওই যে জায়গায় তসবিটা ভালো লাগছে সেখানে সাল্লাল্লাহু করছে, আমি দেখালাম ভালো লাগে, ভালো না দেখেন ওই যে ওরা আমল করে দেখে। তো এই মাসলা থেকে যদি তসবিকে ব্যবহার নিষিদ্ধ করে তাহলে হচ্ছে মারাত্মক কথা। আর যদি এটা করে সে বোঝে যে না আঙুলের কিছু তুলনা করতে হবে, তাহলে ঠিক আছে। কোরআনের হক প্রতি বছর দুই খতম দেওয়া, আমরা যদি ছয় মাসে এক খতম বাকি ছয় মাসে এক খতম দেই বুঝে ফেললে ভালো হয়। কোরআনের হক এভাবে না, কোরআনের হক আরো বেশি। হাফেজদের জন্য দৈনিক তিন পারা, যারা হাফেজ না এদের জন্য দৈনিক এক পারা, এটা তো উত্তম। আর যারা হাফেজ তাদের জন্য সর্বনিম্ন এক পারা, আর যারা হাফেজ না তাদের জন্য সর্বনিম্ন এক পারা চার ভাগের এক ভাগ রুকু পারা, এক ফরার চার ভাগের এক ভাগ। হ্যাঁ, হাদিস শরীফে আছে দৈনিক কিছু কিছু কোরআনে কারীম তেলাওয়াত করো, সর্বোত্তম হলো মাসে এক খতম দেওয়া, সেটা না পারলে চার মাসে এক খতম দেওয়া, তাহলে এক বছরে তিন খতম হয়। হাদিসে বিভিন্ন ভাবে আছে, একটা হাদিস বলে আল্লাহ রাসূল আমি সপ্তাহে খতম তিন দিনে খতম করবো, আল্লাহ রাসূল বলেন আরো তো করো আস্তে আস্তে, তো ওই সাহাবীকে সাত দিনে পাঁচ দিনে অনুমতি দিয়েছে। উদ্দেশ্য হলো দৈনন্দিন কিছু না কিছু কি করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। আমাদের সমাজে যে আছে, এক নম্বর তো আমরা কোরআন তেলাওয়াতই করতে পারি না, দুই নম্বর হলো বিপদে পড়লে হুজুরকে ডাকে এনে খতম করা, তিন নম্বর হলো রমজান মাস পাইলে তখন কোরআন শরীফ সম্পর্ক হয়, যার কারণে আমাদের দিনের জং এমন ভাবে চলছে এই জং আর দূর হচ্ছে। সকালে সুরা ইয়াসিন, মাগরিব পরে সুরা ওয়াকিয়া, ইশার পরে সুরা মুল, সুরা দোফা, সুরা আল ইসলাম, মিন সিজদা, এগুলো নিয়মিত ভাবে আমল করে দেখেন আপনার জীবনের মধ্যে নূর চলে আসবে, আপনার দেখে আসার জন্য হেদায়ত পেয়ে যাবে, কারণ আপনার ভিতরে কোরআনের হেদায়ত। মূল উদ্দেশ্য হলো যে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা, যার যত সামর্থ্য থাকে। আর একটা প্রশ্ন, আমার নানু প্রায় ১০ বছর আগে মারা গেছে এবং আমার নানা গত বছর মারা গিয়েছে, কিন্তু ওনাদের দুইজনের ছবি আমার মোবাইলে সেভ করা আছে, আমার আম্মু বারবার তাদের ছবি দেখে থাকে। প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির ছবি দেখা বা মোবাইলে সেভ করে রাখা যাতে সেট করে রাখা, যাতে করলেই মোবাইল অন করলেই, যাতে মোবাইল অন করলেই দেখতে পারে, এগুলো ইসলাম সমর্থন করে কি, বুঝিয়ে বললে ভালো হয়। মৃত ব্যক্তিদের এই সমস্ত ছবি রাখলে তাদের স্মৃতি বারবার মনে পড়লে মানুষের জীবনযাত্রা ব্যাঘাত ঘটত। এক নম্বর, বাপ মা মারা গেছে, সবার বাপ মা মারা যাবে, সারা জীবন থাকবে না, কিন্তু হঠাৎ করে আসবে, এগুলো যদি মানুষের স্মৃতি স্বাভাবিক আমলে বিঘ্নতা সৃষ্টি করে, একটা দিক। দ্বিতীয় হলো ছবি মোবাইলে বা যে কোনো জায়গায় দরকারি ছবি জায়গা আছে, বেদরকারি এই সমস্ত ছবি উঠে রাখা জায়গা নাই। মোবাইলে ওই সমস্ত ছবি, যে সমস্ত ছবিগুলো আমি খালি চোখে দেখতে পারি, সেগুলো ছবি যদি রাখি বা দেখা যায় তাহলে দরকারের জন্য কোনো অবস্থায় রাখতে পারি, কিন্তু বেদরকারি এই ধরনের স্মৃতি হিসাবে রাখা জায়গা নাই। আমাদের দেশে বা হিন্দু প্রথা, যে সমস্ত ব্যক্তি পূজা যে শুরু হয়েছিল, এই ব্যক্তি পূজা শুরু হয়েছিল স্মৃতি নিয়ে। যারা ইতিহাস জানেন তারা জানবো, স্মৃতি নিয়ে, স্মৃতি ধরে রাখার জন্য তারা বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় তাদের বাপদা তাদের পূর্বসূরীদের ছবি তারা রাখছে। এটা টানাতে টানাতে তারা একটা কি আঁকিয়ে দিল, মূর্তি আঁকিয়ে দিল, মূর্তি আঁকিয়ে দিতে পরে তাকে চিন্তা করা শুরু করে। যদি এভাবে মানুষ সবাই ছবি মোবাইলে রাখতে থাকে তাহলে তো তার বাপ মার কথা কয়েকদিন পর পর বা সবসময় মনে পড়বে, আর তার কি কি লাগতে থাকবে, খারাপ লাগতে থাকবে। এই জন্য এক নম্বর হলো মোবাইলে বেদরকারি ছবি তুলবো না, দুই নম্বর হলো যে ছবিগুলো খালি চোখে দেখা যায় না ওটা কোনো অবস্থায় মোবাইলে তুলবো না, একটা মেয়ের ছবি, একটা উলঙ্গ ছবি, এবং এটা কোনো অবস্থায় তুলবো না। তিন নম্বর হলো যদি কোনো ছবি মোবাইলে থাকেও তাহলে সেই ছবি কোনো অবস্থায় কাগজে আনবো না, কাগজে আনলে ছবি তোলার হারামের গোনা হবে। যদি আমার দরকার না থাকে পাসপোর্ট, হজ, দলিল ইত্যাদি ক্ষেত্রে দরকার না হলে এইগুলো ছবি যেটা হালাল ছবি মোবাইলে ধারণ করা যায় ছিল সেটাকেও কাগজে প্রিন্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি মাসালা বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহটাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষভাবে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ সে সমস্ত বাপ্পার কবরের আঘাতকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনারা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দেন। ইয়া আল্লাহ সন্তান হয়ে তো বাপ্পার হক আদায় করতে পারি না, এই পারছি না। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আমাদের আব্বা আম্মার হক যে আদায় করতে পারি না সেটাও আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপ্পার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগারী হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে সত্যি করে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে ইয়া আল্লাহ দ্বীনের উপর অবিচার থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন। ইয়া আল্লাহ অল্প দিনের হায়াত দিয়ে দুনিয়ার মতে মত্ত ইয়া আল্লাহ এই হায়াতকে যেন কাজে লাগিয়ে জান্নাতের নিয়ামত অর্জন করে নিতে পারে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ দুনিয়ার সকল প্রকার ফেরেশতা থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ দুনিয়া আখেরাত ইজ্জত সম্মান ঈমান আমাদের হেফাজতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, নেক আমলে বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। ইয়া আল্লাহ কোরআনের সঙ্গে সুরেতে লম্বা সময় দেওয়ার কারণে আমাদের বাকি সময়ের মধ্যে আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ দূর দূর থেকে যে ভাইয়ারা আসছে ইয়া আল্লাহ তাদের আপনি হায়াতে বরকত দান করেন, তাদের এই আল্লাহ সময়টুকু দেওয়াটা তাদের বাকি সময় আপনি বরকত দান করেন। ইয়া আল্লাহ তাদের এবং আমাদের সকলের জন্য হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ কোরআন যেন আমাদের দিনের জং দূরকারী হয়, কোরআন যেন কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে, এভাবে কোরআনের উপর আমল করবার তো তৌফিক দান করে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ জানি না কখন আমাদের আইন এসে যায়, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করবার তো তৌফিক দান করিয়ে, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ হঠাৎ কাউকে মৃত্যু দিয়েন না, ইয়া আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিয়েন না, ইয়া আল্লাহ কঠিন রোগে ভোগায় ভোগায় মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত চাই, নেক হায়াত চাই, কিন্তু বার্ধক্যে ফেলে ইয়া আল্লাহ অসুস্থ বানিয়ে ইয়া আল্লাহ অন্যের উপর বোঝা হয়ে যেন না থাকতে হয় তা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, কিন্তু হায়াতের কষ্ট থেকে আপনি আমাদের সকলকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নেন। এলা অনেক ভাই অসুস্থ দোয়া আছে তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন, তাদের এবং আমাদের সকলের হেদায়াতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আশাগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মৃত্যুর সময় যেন কল্পনা নসিব হয়, হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারে সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।